Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। ডিটেকটিভ কথাটা শুনতে ভালো নয়, গোয়েন্দা শব্দটা আরো খারাপ। তাই নিজের খেতাব দিয়েছি সত্যান্বেষী। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর পরিচয় এভাবেই রাখতে চেয়েছিলেন তার স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। লেখকের প্রথম ব্যোমকেশ কাহিনী প্রকাশিত হয় 1932 সালে। তারপরের ইতিহাস বাঙালির অজানা নয়। আজ সত্যান্বেষী আসছেন গল্পাসুরে প্রথমবার। রহস্য উদ্ঘাটন করবেন বালঘ্ন বধের। আজকের গল্পটি লেখকের প্রতি আমাদের শ্রদ্ধার ঘুমাত্র। এই ফ্যান ফিকশনটি লিখেছেন সাগর এবং রাকিব। ব্যোমকেশের চরিত্রে থাকছে ব্রতদীপ, অজিতের চরিত্রে সুপ্রিয়, সত্যবতীর চরিত্রে প্রাহি, অন্যান্য চরিত্রে সায়ন্তন, অভিজিৎ, শঙ্খ, রমাকান্ত এবং রাজদীপ। গল্পের সূত্রধার আমি, টিনাকি। গল্পটির সুন্দর প্রচ্ছদ করেছেন কৃষ্ণেন্দু। শব্দগ্রহণ এবং আবহ নির্মাণ রাকিব এবং রিভু। সমগ্র গল্প পরিচালনা এবং সম্পাদনায় রাকিব। শুরু হচ্ছে ব্যোমকেশের কাহিনী বালঘ্ন বধ। খবরের কাগজের পাতায় থাকা শিরোনামের থেকে পাতার অলিগলির বিজ্ঞাপনগুলোই ব্যোমকেশের আকৃষ্টতা আজীবনই বেশি। সেদিনও সকালবেলায় ঘুম থেকে উঠে সত্যবতীর হাতে বানানো চা নিয়ে খবরের কাগজে মুখ গুঁজে বসেছিল ব্যোমকেশ। পাশেই একটা চেয়ারে আমি। খবরের কাগজ থেকে মুখ তুলে ব্যোমকেশ এবার আমায় বলল, অজিত, একটা ব্যাপার লক্ষ্য করেছো? সকৌতুক প্রশ্ন করলাম, কি ব্যাপার? ব্যোমকেশ বলল, শেষ এক সপ্তাহ ধরে প্রতিদিনই একটা না একটা করে শিশুর নিখোঁজ হওয়ার খবর বেরোচ্ছে। হঠাৎই ব্যাপারটা যেন বেড়ে উঠেছে। আজ আবার দেখছি কাগজে লিখেছে, নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে একজনের মৃতদেহ পাওয়া গেছে। বলো কি বলে একটু নড়ে চড়ে উঠে ব্যোমকেশের হাত থেকে কাগজটা নিয়ে খবরটা পড়লাম। আমার সারাটা শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে গেল খবরটা পড়ে। মানুষের নৃশংসতা যে এই রকম প্রচণ্ড মাত্রাও নিতে পারে তা এ খবর না পড়লে জানতে পারতাম না। কাগজে বলছে, লেকের ধারে একটা ঝোপ থেকে পাওয়া গেছে একটা শিশুর রক্তাক্ত দেহ। দেহ দেখে মনে হচ্ছে শিশুর বয়স বছর তিনেকের বেশি নয়, মৃত্যু দিন দুয়েক আগে হয়েছে। লাশ প্রায় পচতে শুরু করেছে, কিন্তু শিশুর মৃত্যু স্বাভাবিক কোনোভাবে হয়নি। কোনো বিকৃত মস্তিষ্কের মানুষ শিশুটাকে নৃশংসভাবে হত্যা করেছে। শিশুটির ঠোঁট দুটো ভয়ঙ্করভাবে সেলাই করা আর মাথাটা কোনো ভারী কিছু দিয়ে আঘাত করে ফাটানো হয়েছে। এছাড়া শরীরে রয়েছে অসংখ্য আঘাতের চিহ্ন। শিশুটির মুখ বিকৃত না হওয়ায় পুলিশ শিশুটিকে শনাক্ত করতে সক্ষম হয় এবং জানা যায় দিন তিনেক আগে ভবানীপুর থানায় ওই শিশুটির নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করা হয়েছিল। আরও টুকিটাকি বর্ণনা লেখা ছিল, কিন্তু আমি আর পড়লাম না। আমার সারাটা শরীরে তখন যেন কেউ ফুটন্ত গরম জল ঢেলে দিয়েছে বলে মনে হচ্ছে। একটা মানুষ কি করে অতটা নৃশংস হতে পারে সেটা আমি বুঝতেই পারছিলাম না। ফুলের পাপড়ির মতো কোমল একটা শিশুকে কি করে কেউ অমন ভয়ঙ্করভাবে হত্যা করতে পারে? রাগে ঘৃণা আর দুঃখ মেশানো একটা অদ্ভুত ভাব তখন আমার শরীরের প্রতিটা কোণায় ছুটে বেড়াচ্ছে। কাগজটা টেবিলের ওপর রেখে তাকালাম ব্যোমকেশের দিকে। আমার দৃষ্টিতেও বোধহয় আমার মনের ভাবটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। সেটা দেখেই ব্যোমকেশ বলল, আমরা মানুষেরা নিজেদের সভ্য বলে যতই দাবি করি না কেন, আমাদের মধ্যে এখনো সেই আদিম অসভ্য হিংস্র প্রাণী কোনো এক অজ্ঞাত জায়গায় ঘুমিয়ে আছে। বুঝলে অজিত, এইসব নৃশংসতা সেই প্রাণীরই বহিঃপ্রকাশ। সকাল সকাল মনটা একেবারে মূর্ছিত হয়ে গেল। মৃত শিশু আর তার পিতা মাতার জন্য যত না কষ্ট হচ্ছিল, তার চেয়েও ঢের বেশি রাগ হচ্ছিল সেই ব্যক্তির ওপর যে এই কুকর্মটা করেছে। মনে হচ্ছিল হাতের কাছে পেলে তাকেও সেই একই রকমের অত্যাচারের স্বাদ টের পাইয়ে দিতাম। এসবই ছাইপাশ ভাবছি, দেখলাম কোলে খোকাকে নিয়ে মাতৃরূপা সত্যবস্তি এসে হাজির হলো। খোকার হাসি মাখানো মুখটা দেখে মনটা শান্ত হয়ে গেল। ছেলের ভাব দেখো, ঘরে থাকলেই কান্না আর বাবা কাকার কাছে আসলেই মুখ ভরা হাসি। খোকাকে বোমকেশের কোলে বসিয়ে দিয়ে সত্যবতী চলে গেল হেঁসেলের দিকে। অসাধারণ দেখতে লাগছিল বোমকেশের কোলে খোকাকে। এই সময় বোমকেশকে দেখলে কে বলবে যে সে দিন রাত ভয়ঙ্কর সমস্ত কুটিল অপরাধীদের ধরে বেড়ায়। অপরাধীর সামনে তার যে বজ্রের ন্যায় কঠিন দৃঢ়তা দেখা যায় সেটা এখন কোথায়, বরং এখন তার ভিতরে স্নেহ মমতা মেশানো একটা পিতৃসুলভ ভাব। খোকার বয়স এই দুবছর তিন দিনের মতো। হ্যাঁ, তিন দিন আগেই খোকার দুবছরের জন্মদিন পালন করেছি আমরা ধুমধাম করে। শহরের বেশ কিছু মান্যগণ্য লোকও এসেছিলেন। বড় আদরের আমাদের খোকা। ওর মুখটার দিকে তাকিয়ে মনটা যেমন শান্ত হয়ে গিয়েছিল, আবার হঠাৎ করে মনে পড়ে গেল এমনই বাচ্চাকে কেউ অমন ভয়ঙ্করভাবে হত্যা করেছে। আবার অত্যন্ত রাগে মাথাটা ঝাঁঝা করে উঠল। ব্যোমকেশকে বললাম, ভেবে দেখো ব্যোমকেশ, মস্তিষ্ক কতটা বিকৃত হলে তবে এমন নিষ্পাপ শিশুকে কেউ। আমার কথা শেষ হওয়ার আগেই ব্যোমকেশ বলল, আরে সত্য তুমি এসে গেছো, ভালোই হলো, খোকাকে নিয়ে যাও, আমরা একটু বের হব, বলে আমার দিকে চোখের ইশারায় চুপ করতে বলল। বুঝলাম সে চায় না সত্যবতী এসব কিছু জানুক। সে জানলে আবার খোকার জন্য অহেতুক ভয় পাবে। চুপ করে গেলাম। সত্যবতী খোকাকে কোলে নিয়ে তাকে আদর করতে করতে নিয়ে চলে গেল। এসো আমার বাবুটা, চলো আমরা খেলব, বাবারা বেরু বেরু করতে যাবে, আসো। ব্যোমকেশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কোথায় যাওয়া হবে? ব্যোমকেশ বলল, চলো একবার ভবানীপুর থানার দারোগা আশুতোষবাবুর সাথে কথা বলে আসি। আর হ্যাঁ, ছাতাটা নিয়ে বেরো। বুঝতে পারলাম শিশু হত্যার ব্যাপারটা ব্যোমকেশকেও বেশ গভীরে ধাক্কা দিয়েছে। আর কিছু না বলে বেরিয়ে পড়লাম। ভবানীপুর থানায় গিয়ে দেখা হলো একজন লম্বা চওড়া সুঠাম দেহ বিশিষ্ট জোয়ান ব্যক্তির সাথে। ব্যোমকেশ আলাপ করিয়ে দিল, অজিত, ইনি হলেন দারোগা আশুতোষ ব্যানার্জি। ব্যানার্জিবাবু, ইনি হলেন প্রখ্যাত লেখক এবং আমার পরম বন্ধু অজিত কুমার বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, নমস্কার। নমস্কার, নমস্কার। ব্যোমকেশকে দেখে তিনিও বেজায় খুশি হয়েছেন। আমাদের নিয়ে গিয়ে বসালেন তার ঘরে। বেয়ারা ডেকে তিন পেয়ালা চায়ের অর্ডার দিয়ে দিলেন। রঘু, তিনটে চা। চা এলে তাতে একটা চুমুক দিয়ে ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে বলল, ব্যানার্জিবাবু, এই শিশু হত্যার ব্যাপারটা কি? শুনলাম বাচ্চাটা নিখোঁজ হওয়ার রিপোর্ট ছিল আপনার কাছে। আর বলবেন না ব্যোমকেশবাবু, আমাদের থানা থেকে কিছুটা দূরেই বাঁকের মুখে কিছু বাড়ি আছে, সেখানেই থাকেন সমরেশ সেন। প্রতিদিন তার ছেলেটিকে নিয়ে তিনি বিকেলে যেতেন ওই পার্কে ঘুরতে, এই সন্ধে সাতটার মধ্যেই ফিরে আসতেন। তো এক সপ্তাহ আগেও প্রতিদিনের মতোই ঘুরতে গিয়েছিলেন সমরেশবাবু। থানার পিছনেই একটা সরু গলি, একটু অন্ধকারই জায়গাটা। পার্ক থেকে একটা রাস্তা ওই গলিতেই এসে মিশেছে, যেটা শর্টকাট হিসেবে ব্যবহার করা হয়। তো ওই দিন ছেলের বায়নার জন্য বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল সমরেশবাবু, সেই কারণেই ওই শর্টকাট ধরেন তিনি। ছেলেটা তখনও কাঁদছিল। তো অন্ধকার গলি দিয়ে যাওয়ার সময় আচমকাই কেউ কোনো ভারী কিছু দিয়ে আঘাত হানে সমরেশবাবুর মাথায়, তিনি পড়ে যান। আর বুঝতে পারেন কেউ তার হাতের মুঠোয় ধরে রাখা ছেলের হাত জোর করে ছাড়িয়ে নিয়ে চলে যায়। ছেলেটা চেঁচাতে গিয়েও পারেনি, তার মুখটা সম্ভবত ওই আক্রমণকারীটাই চেপে দিয়েছিল। সমরেশবাবুও তখন কাহিল, ওঠার ক্ষমতা অবধি ছিল না, আর যদি চিৎকারও করতেন খুব একটা বেশি হয়তো সাহায্য হতো না, কারণ রাস্তাটা এমনিতেই বেশ নির্জন, আর রাতে তো আরও নির্জন হয়ে যায়। রাতে তার জ্ঞান ফিরলে এসে তিনি রিপোর্ট করেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, সমরেশবাবুর কোনো শত্রুর কাজ কিনা সে বিষয়ে দেখেছেন? হ্যাঁ, লোকটার তেমন কোনো শত্রু নেই, বেশ ভালো রিপোর্টই পেয়েছি প্রতিবেশী বা সমরেশবাবুর অফিস থেকে। হঠাৎ আপনি এ বিষয়ে খবর, কেসটা হাতে নিয়েছেন নাকি? না না, তেমন কিছুই না, সকালে কাগজে পড়ে শরীর রীতিমতো শিউরে উঠল, তাই ভাবলাম একবার খবর নিয়ে দেখি। আচ্ছা ব্যানার্জিবাবু, চলি আজ, তবে পরে আবার কথা হবে। নমস্কার, এই চলো অজিত। সারাদিন ব্যোমকেশ এ বিষয় নিয়ে আর কোনো কথা বলেনি। আমিও সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আর ভাবিনি, কিন্তু রাতে ঘুম আসার ঠিক আগে যে তন্দাচ্ছন্ন অবস্থা আসে, সেই সময় হঠাৎ খবরের কাগজে বলা দৃশ্যটা ভেসে ওঠে আমার সামনে। আঁতকে উঠেছিলাম, পরিষ্কার দেখছিলাম একটা বছর তিনেকের বাচ্চা ফুটফুটে ছেলে, কিন্তু তার সারাটা মুখে রক্ত মাখা, ঠোঁট দুটো মোটা রক্ত মাখা কালো সুতো দিয়ে সেলাই করা, আর তার মাথাটা থেতলানো, যেন কেউ হাতুড়ি দিয়ে থেতলে দিয়েছে। হাতুড়ির ব্যাপারটা দেখেছিলাম, কারণটা হয়তো দারোগা ব্যানার্জি বাবু, কারণ তিনিই বলেছিলেন, ডাক্তাররা কত পরীক্ষা করে বলছেন কোনো সরু হাতুড়ি দিয়ে মাথায় আঘাতগুলো করা হয়েছে। এই সরু হাতুড়ি বলতে ওই তবলায় সুর বাঁধার সময় যেমন হাতুড়ি ব্যবহার করা হয় না, কতটা তেমন। পর ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল, প্রচণ্ড বেগে না হলেও সারাটা দিন ধরে বৃষ্টি চলেছিল। বৃষ্টি হলে মনের ওপর এমনিতে একটা অদ্ভুত ছাপ দেখা যায়, সেই ভাবটা মন খারাপে পরিণত হলো সকালে কাগজে আরও একটা শিশুর লাশ উদ্ধারের খবর পড়ে। এবারে দেহ পাওয়া গেছে শিয়ালদা রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে কিছু দূরে রেললাইনের পাশে একটা ঝোপ থেকে। যে শিশুর দেহ পাওয়া গেছে তার পরনে জামা কাপড় দেখে পুলিশ মনে করেছে ফুটপাতে থাকা কোনো ভিখারির ছেলে। এরও বয়স 3-4 বছরের মতো, এরও ঠোঁট সেলাই করা আর মাথাটা একই রকমভাবে হাতুড়ি দিয়ে থেতলানো। এই শিশুর পরিচয় এখনও অজ্ঞাত, আর সাথে পুলিশ এখনও এতটুকুও নাগাল পায়নি সেই অজ্ঞাত বিকৃত মস্তিষ্কের খুনির। ব্যোমকেশ বলল, এন্টালি থানায় কেসটা এসেছে, চলো আজ পালিয়ে একবার ঘুরে আসতে হবে, ব্যাপারটা ভয়ঙ্করভাবে বাড়ছে, আমার ঠিক ভালো লাগছে না বুঝলে অজিত। এন্টালি থানায় গিয়ে নরেশবাবুর সাথে কথা বলে যা জানতে পারলাম সেটা কতকটা এই রকম। কাক ভোরে এক ঝালমুড়ি বিক্রেতা স্টেশনে আসার সময় হঠাৎই তার টর্চের আলো গিয়ে পড়ে সেই ঝোপে, তখনই একটা বাচ্চার হাত চোখে পড়ে। টর্চের আলোয় হাতের ওপরে থাকা কিছু একটা চকচক করে ওঠে, কৌতূহলী হয়ে সে যায় সেখানে আর গিয়ে দেখে সেই মর্মান্তিক ভয়ঙ্কর দৃশ্যটা। নরেশবাবু চিন্তিত হয়ে বললেন, এর কি শুরু হয়েছে বলুন তো ব্যোমকেশবাবু, নিষ্পাপ শিশুগুলোর ওপরে কারা এমন করে অত্যাচার চালাচ্ছে, হাতে পেলে না শালাদেরকে একদম মজার টের পাইয়ে দিই। নরেশবাবুর কথাগুলো শুনে আমার শরীর টকবক করে ফুটে উঠল। বললাম, সত্যি গায়ের জোর নিষ্পাপ শিশুদের ওপর দেখানোর মজা দেখানো যেত। ব্যোমকেশ বলল, নরেশবাবু আমার মনে হয় কোনো একজনই এ কাজ করছে, মোরিস অপারেন্ডি দেখে তো তাই মনে হচ্ছে। নরেশবাবু বললেন, এর কি কোনো বিহিত হবে না ব্যোমকেশবাবু? আপনাকে মিথ্যে বলবো না ব্যোমকেশবাবু, পুলিশের কাছে এখন সবটাই ধোঁয়াশা ছাড়া আর কিচ্ছু না। ব্যোমকেশ বলল, আমার কাছেও কথা শেষ হওয়ার আগে ঘরে এসে ঢুকলেন আরেকজন পুলিশ কর্মী। বিশেষ বড় শরীর নয় ভদ্রলোকের, ছোটখাটো ছিপছিপে শরীর, হাবভাবেও পুলিশি ছাপ কম, কবিসুলভ ভাবই বেশি, গোল চাঁদের মতো মুখটাও কবিসুলভ। ব্যোমকেশের ভাব দেখে বুঝলাম ইনি ব্যোমকেশেরও অচেনা। নরেশবাবুই আলাপ করিয়ে দিলেন। আরে আসুন আসুন দ্বারকানাথ বাবু। ব্যোমকেশ বাবু, ইনি দ্বারকানাথ কাঞ্জিলাল, আমাদের থানার নতুন মেজবাবু, এসেছেন এই এক মাস আগে, ইনি কেসটা হ্যান্ডেল করছেন। আর দ্বারকানাথ বাবু, আপনার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন আমাদের গর্ব বিখ্যাত গোয়েন্দা ব্যোমকেশ বক্সি। নরেশবাবুর কথা শেষের আগেই তার কথার ঘাড়ে কথা চাপিয়ে ব্যোমকেশ বলল, না না না না নরেশবাবু, গোয়েন্দা শব্দটা আমার ঠিক পছন্দের নয়, আমি সত্য অন্বেষণ করি, তাই আমি নিজেকে সত্যান্বেষী বলতেই স্বাচ্ছন্দ্য করি। নরেশবাবু হালকা হেসে করুণভাবে বললেন, ব্যোমকেশ বাবু, আমার একান্ত অনুরোধ, আপনি কেসটা দয়া করে নিজের হাতে নিন। প্রত্যেকটা দিন এমন নৃশংস ঘটনা আর চোখে দেখা যাচ্ছে না ব্যোমকেশ বাবু। দ্বারকানাথ বাবু আপনার সাথে থাকবেন, সমস্ত পুলিশি পদক্ষেপে আপনি ওনার সহযোগিতা পাবেন। স্বচ্ছন্দে। তারপর নরেশবাবু দ্বারকানাথ বাবুকে বললেন, তাহলে দ্বারকানাথ বাবু, আজ থেকে ব্যোমকেশ বাবু আপনার সাথে তদন্ত করবেন, সমস্ত ফাইলপত্র এবং খুঁটিনাটি তথ্য আপনি ওনাকে দিয়ে ক্রস চেক করিয়ে নেবেন, কেমন? দ্বারকানাথ বাবু নমস্কার করে চলে গেলেন। এরপর নরেশবাবুর সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে আমরা বেরিয়ে পড়লাম থানা থেকে। বৃষ্টি তখনও যেমন চলছিল তেমনই চলছে। বাড়ি ফিরে আসার থেকে ব্যোমকেশ আর বিশেষ কথা বলেনি, শুধু সিগারেটে টান আর স্বভাবগত ভঙ্গিতে আরাম কেদারায় হেলান দিয়ে চোখ বুঝিয়ে শুয়েছিল। আমি বহুবার তার সাথে এই শিশু হত্যা নিয়ে কথা বলতে গিয়েছি, কিন্তু সে নির্বিকার, সে এখন কিছুই বলতে চাইছে না, বুঝে আর কিছু বলিনি। সন্ধ্যাবেলায় সত্যবতী ব্যোমকেশকে বিঘ্নিত ভয় মেশানো কণ্ঠে বলল, এসব কি শুরু হলো বলো দেখি, এবার যে খোকার জন্য আমার বুক ভয় ফেটে যাচ্ছে। ব্যোমকেশ তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, খোকার কিচ্ছু হবে না, কিন্তু নৃশংস কাজ যে করছে তাকে থামানো খুবই প্রয়োজনীয়। ব্যোমকেশের কথায় তাল মিলিয়ে আমি বললাম, হ্যাঁ বৌঠান, তুমি চিন্তা করো না, আমাদের খোকার দিকে হাত বাড়াবে এমন সাহস কারো নেই, আর হাত বাড়ালেও সে হাত ভেঙে গুঁড়িয়ে দেব। সে তো জানি, তবে আর পাঁচটা বাচ্চাও যে তার মায়ের কোল থেকে দূরে চলে যাচ্ছে আজীবনের জন্য, নিজে মা হয়ে সেই ব্যথা কেমন করে সই বলো তো ঠাকুরপো। এই বলে সত্যবতী চলে গেল খোকার কাছে। সে সত্যি বলেছে, এ খবর শোনা থেকে আমার শরীরই কেমন উথাল পাথাল করছে, আর সত্যবতীর মায়ের মন সে কেমন করেই বা সয়। ব্যোমকেশকে বললাম, বৌঠান ঠিকই বলেছে, এর কোনো ব্যবস্থা হওয়া দরকার ব্যোমকেশ। ব্যোমকেশ আবার নিশ্চুপ। রাতে খাওয়া হয়ে গেলে যখন আমরা যে যার ঘরে যাচ্ছি, তখনও ব্যোমকেশের মুখে একই রকমের চিন্তিত ভাবটা পরিষ্কার দেখলাম। এর মানে শিশু হত্যার ব্যাপারটা তাকে প্রচণ্ড ভাবিয়ে তুলেছে। পরদিন সকালেও বৃষ্টি হচ্ছিল। আমি আর ব্যোমকেশ রোজকারের মতো বসে চা পান করছি। খবরের কাগজে আজও একটা মৃত্যু সংবাদ, এবারে পাওয়া গেছে রবীন্দ্র সরোবরের কাছে, মুখ সেলাই করা, মাথা ফাটা এক বাচ্চা ছেলের। ব্যোমকেশের দিকে তাকালাম, এবারে দেখলাম তার চোখে যেন আগুন ঝরছে। একটাও কথা বলল না সে, শুধু চুপচাপ সিগারেটে টান দিতে লাগলো। নটা নাগাদ আমাদের দরজায় বেশ জোরে ধাক্কা পড়ল। পুটিরাম গিয়ে দরজা খুললে হুড়মুড়িয়ে ঘরে এসে ঢুকলেন একজন বছর চল্লিশের ধুতি পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক, আর সাথে পুলিশ অফিসার দ্বারকানাথ বাবু। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, ফলে রাস্তায় আসার সময় ধুতির যে দশা হওয়ার কথা, তাই হয়েছে ভদ্রলোকে। ভদ্রলোকের চোখে মুখে চিন্তার আর উৎকণ্ঠার ছাপ স্পষ্ট, মাথার চুল ইতস্তত, এদিক ওদিকে ছড়ানো ছিটানো। দ্বারকানাথবাবু প্রথম কথা বললেন, ব্যোমকেশবাবু, ইনি দ্বিজেন্দ্র রায়। আজ সকালেই একটি বিশেষ ব্যাপারে উনি আমায় তলব করতে আসেন। শুনেই আমি সোজা আপনার কাছে নিয়ে এলাম। আমার মনে হয় ব্যাপারটা আপনার জানা অত্যন্ত জরুরি। ব্যোমকেশ দ্বিজেন্দ্রবাবুকে বসতে বলল। অফিসার দ্বারকানাথবাবুও বসলেন। ভদ্রলোক যতটা সম্ভব নিজেকে শান্ত করলেন। এরপর ব্যোমকেশ বলল, বলুন আপনার কি বক্তব্য। ভদ্রলোক শুরু করলেন, ব্যোমকেশবাবু, আমি থাকি ডালহৌসি স্কোয়ারে একটা মেসে, কলেজ স্ট্রিটে আমার একটা বইয়ের দোকান আছে। বুঝলাম, বলল ব্যোমকেশ। ব্যোমকেশবাবু, গত দুদিন যে পরপর বিভৎস দর্শন দুটো শিশুর মৃতদেহ পাওয়া গেছে, সেই ঘটনাটা আপনার নিশ্চয়ই অজানা নয়। কথাটা শুনেই আমি আরো উৎসাহিত হয়ে উঠলাম। দেখলাম ব্যোমকেশও একই রকম আগ্রহী হয়ে উঠেছে। দ্বিজেন্দ্রবাবু বলে চললেন, আসলে আমাদের মেসের সামনেই বেশ কিছুটা জায়গা আছে, তারপরেই শুরু হয়েছে রাস্তা। ওই ফুটপাতেই থাকে জনা কয়েক ভিখারি, ওই ছয়জনের মতো। তাদের মধ্যে একজন বৃদ্ধের সাথে একটা বছর চারেকের ছোকরাকেও আমি দেখেছি, ভারী মিষ্টি তার মুখখানা। বুড়োকে সেই বাচ্চার কথা জিজ্ঞেস করলে সে বলে ছোকরাটা নাকি তার নাতি, তবে আমার তো মনে হয় না, বুঝলেন। ওই বাচ্চা ছেলেকে নিশ্চয়ই অন্য কোথাও থেকে তুলে এনেছে, তাকে দেখে কিন্তু ভালো বাড়ির ছেলে বলেই মনে হয়। সে যাই হোক, কাল আমার মেসে ফিরতে একটু রাতই হয়ে গেছিল, দোকানে নতুন কিছু বই এসেছে, তাই একটু কাজকর্ম বেশি আর কি, সেগুলোকেই সাজাতে সময় লেগেছিল। মেসে ঢোকার আগে দেখলাম সেই বাচ্চা ছেলেটা কাঁদছে, আমি তো ভেবেছিলাম হয়তো তার খিদে পেয়েছে তাই কাঁদছে। আমার কাছে একটা বিস্কুটের প্যাকেট ছিল, তাকে দিলাম, সে নিয়ে কান্না থামিয়ে চলে গেল, আমিও চলে এলাম আমার ঘরে। রাত তখন প্রায় দেড়টা, আমার ঘরটা রাস্তার পাশেই, স্ট্রিট লাইটের আলোয় রাস্তাটা ঢাকা ছিল, কিন্তু যেখানে ভিখারিগুলো শুয়ে থাকে সেখানে সেইভাবে আলো পৌঁছায় না, আলো আঁধারি হয়েই থাকে জায়গাটা, কিন্তু কিছুক্ষণ চেয়ে থাকলে মোটামুটি দেখাই যায়। আমি জানলার পাশেই একটু বসে ধূমপান করছিলাম, আচমকা শুনলাম বাচ্চাটা একবার কোকিয়ে কেঁদে উঠল। শুনে তো মনে হলো কেউ জোর করে তার মুখ চেপে তার কান্না থামিয়ে দিয়েছে। তারপরে দেখলাম ফুটপাতের আলো আঁধারির মধ্যেই কেউ একজন দৌড়ে চলে গেল। তারপর থেকে সেই বাচ্চাটা আর কোনো খবর পাওয়া যাচ্ছে না। আজ সকালে আবার অন্য আরেকজন শিশুর দেহ পাওয়া গেছে শুনে আমার কেন জানি মনে হলো এই কাজটা সেই অজ্ঞাত শিশু হত্যাকারীর। মনের মধ্যে তখন থেকেই ভীষণ উথাল পাথাল চলছে। বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, আপনাকে কি বলেছে বিশ্বাস করাবো তার ক্ষমতা আমার নেই, তবে এখন আপনাকে বলার পর মনটা কিছুটা হালকা হলো। এবার আপনি বলুন, আপনার কি মনে হচ্ছে এই ব্যাপারে? ব্যোমকেশ বেশ উত্তেজিত, সে বলল, দ্বিজেন্দ্রবাবু, আমিও আপনার সাথে একমত, সম্ভবত সেই অজ্ঞাত ব্যক্তি খুনি। একটু ভেবে ব্যোমকেশ আবার বলল, দ্বিজেন্দ্রবাবু, আমি আপনার সাথে একবার যেতে চাই ওই ভিখারিদের কাছে। দ্বারকানাথবাবু বললেন, তাহলে ব্যোমকেশবাবু আপনি এখনই যাচ্ছেন তো? না, আপনার যা সাহায্য লাগে আমি যথাসম্ভব চেষ্টা করব। আসলে ব্যাপারটা অত্যন্ত কষ্টদায়ক, ওই ফুলের মতো শিশুগুলোকে ওইভাবে হত্যা, ভাবলেই গা কেমন করে। আপনি একটু দেখুন মুকেশবাবু। দ্বিজেন্দ্রবাবু এবং দ্বারকানাথ বাবুর সাথে আমরা বেরিয়ে পড়লাম। মেসের সামনে থাকা ভিখারিদের জিজ্ঞাসা করে জানলাম বাচ্চাটার কান্নার আওয়াজ তারা শুনেছিল কিন্তু একবারই, তারপর আর শোনেনি। তাই ভেবেছিল সে আবার শান্ত হয়েছে, তাই আর দেখেনি। বাচ্চাটা যে বৃদ্ধের সাথে থাকতো সে সেখানে ছিল না। বাকিদের কাছ থেকে জেনে জানতে পাওয়া গেল এই বৃদ্ধ এক নম্বরের নেশাখোর, সন্ধে হলেই নেশা করে পড়ে থাকে, কোনো দিকে তার কোনো খেয়াল থাকে না। এরপর মেসের সামনের ফুটপাত ছেড়ে মিলেনিয়াম পার্কের দিকে যে রাস্তা চলে গেছে সেদিকে এগোলো ব্যোমকেশ। সেই দিকেও ফুটপাতে কিছু ভিখারির দেখা পাওয়া গেল। ব্যোমকেশ তাদের দিকে এগিয়ে গিয়ে তাদের আগের দিন রাতের কথা জিজ্ঞাসা করল। তাদের মধ্যে কেবল একজন জানালো সামনের মেষবাড়ির পিছন থেকে একটা গলি আছে, সেই গলি থেকে কেউ একজন কালো চাদর মুড়ি দিয়ে কিছু একটা দুহাতে নিয়ে যাচ্ছিল, তা সে দেখেছে। তবে কি নিয়ে যাচ্ছিল তা দেখতে পায়নি, কারণ সেটা চাদরের তলায় ছিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, সে কোন দিকে গিয়েছিল? ভিখারি জানালো সেই অজ্ঞাত ব্যক্তি ধর্মতলার দিকে গিয়েছিল। আমরাও গেলাম সেদিকে। ব্যোমকেশ দেখলাম শুধুমাত্র ফুটপাতে থাকা ভিখারিদেরই জিজ্ঞাসাবাদ করল, কিন্তু হাজার জিজ্ঞাসাবাদের পরেও আর কিছু জানা গেল না। ব্যোমকেশের কথায় আমরা সোজা এবার গেলাম এন্টালি থানায়। দ্বারকানাথ বাবু গেলেন দ্বিজেন্দ্রবাবুর কেস দায়ের করতে। দারোগা নরেশবাবুর সাথে কথা শুরু হলো। দ্বিজেন্দ্রবাবু তাকে সবটা জানালেন। তার কাছ থেকে সবটা জানার পরে নরেশবাবু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন ব্যোমকেশের দিকে। ব্যোমকেশ বলল, নরেশবাবু, রাতে পাহারার ব্যবস্থা এবার দরকার। আমার মতে পরপর তিন দিন এমন ঘটনা ঘটার পর পুলিশ মহল যথেষ্ট ব্যস্ত হয়ে উঠেছে। এরপর দ্বিজেন্দ্রবাবুর কথা জানার পর আপনি চাইলেই সেই পাহারার ব্যবস্থা করতে পারেন। কোনো এক বিকৃত মনা নৃশংস পাগল রাতের অন্ধকারে একটা একটা করে শিকার করছে বাচ্চা কোমল শিশুদের। এই পাগলকে থামানো খুব দরকারি নরেশবাবু। আপনি তাড়াতাড়ি রাতে টলে ব্যবস্থা করুন, মনে হচ্ছে এতে কাজ হলেও হতে পারে। কথা শেষ হতে না হতে ঘরে এসে ঢুকলেন দ্বারকানাথ বাবু। বললেন, দ্বারকা বাবু, উপর মহল থেকে একজন এসেছেন, আপনার সাথে কথা বলতে চান। নরেশবাবু তাকে বললেন ঘরে নিয়ে আসতে। ঘরে এসে ঢুকলেন যিনি, তিনি ব্যোমকেশ এবং আমার বেশ ভালোই পরিচিত, লালবাজারের বড় পুলিশ কর্তা শ্যামাপ্রসাদ সেনগুপ্ত। ঘরে ঢুকে ব্যোমকেশকে দেখে তিনি হাতে চাঁদ পাওয়ার মতো ভাব করে বললেন, আরে ব্যোমকেশ বাবু, আপনিও এখানে আছেন দেখছি। যদিও আমি ঠিক করেই ভেবেছিলাম আজ আমি একবার আপনার বাসায় যাব। যাই হোক ব্যোমকেশবাবু, এ কেমন অকাল এসে দাঁড়ালো বলুন তো, একেবারে অসহায়ের মতো আমরা শুধু নিষ্পাপ শিশুদেহ উদ্ধার করে চলেছি, অপরাধী একটা ছোট্ট প্রমাণও রেখে যাচ্ছে না। এমন অবস্থায় আপনি ভরসা ব্যোমকেশবাবু? ব্যোমকেশ বলল, আপনি আপাতত গোটা শহরে টহলদারির ব্যবস্থা করুন। আমার অনুমান চাপে পড়লে খুনি কোনো না কোনো ভুল তো করবেই। ফেরার সময় দ্বারকানাথ বাবুর সাথে অল্প কিছু কথা হলো। ব্যোমকেশ তাকে জিজ্ঞাসা করল, আপনি থাকেন কোথায় দ্বারকানাথ বাবু? তিনি বললেন, ডাল হাউস স্কোয়ারে, ওই যে মেস বাড়ির সামনে থেকে আজ একটা বাচ্চা চুরি হলো, ওই মেসেই আমি একটা ঘর ভাড়া নিয়ে থাকি। আমার আসল বাড়ি ক্যানিংয়ে, দ্বিজেন্দ্রবাবু আর আমি ওই একই মেসে থাকি। দ্বিজেন্দ্রবাবু আজ সকালেই প্রথমে আমাকে ঘটনাটা বলে, আমি এই কথাটা শুনেই সাথে করে সোজা আপনার কাছে নিয়ে আসি। মুকেশবাবু, আমি খুব ভালো করে আপনার ক্ষমতার কথা জানি। আমি নিজেকে প্রচণ্ড ভাগ্যবান মনে করছি যে আপনার সাথে আমি কাজ করার সুযোগ পাচ্ছি। আপনি এই নৃশংস খুনিটাকে আটকান মুকেশবাবু, কথা চলছে এমন সময় থানার একদম সামনে একটা বাচ্চা ছেলে কেঁদে উঠল। পথচারী একজনের ছেলে, সে তার ছেলের বায়না না মেটানোই হয়তো এই বাচ্চা ছেলেটার এমন কান্না। পিতা তার পুত্রের কান্না থামাতে থামাতে চলে গেল। আমরা তিনজনেই সেই দিকে তাকিয়েছিলাম। অন্য সময় হলে হয়তো এই শিশুর কান্না খুবই স্বাভাবিক ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে ব্যাপারটা স্বাভাবিক বলে আর মনে হচ্ছিল না, তাই হয়তো তাকিয়েছিলাম। বাচ্চা ছেলেটাকে কাঁদতে দেখে মৃত শিশুগুলোর কথা মনে পড়ে গেছিল। ঘোর কাটল ব্যোমকেশের কথায়। চলো অজিত, এবার ফেরা যাক, বড় খিদে পেয়েছে। চলি দ্বারকানাথবাবু। দ্বারকানাথবাবুকে বিদায় জানিয়ে আমরা চলে এলাম আমাদের হ্যারিসন স্ট্রিটের বাসায়। সারাটা দিন আর এই শিশু হত্যা নিয়ে আর তেমন কথা হয়নি ব্যোমকেশের সাথে। তাকে দেখলাম খোকাকে নিয়ে সে খেলতেই সারাটা দিন ব্যস্ত। বড় ভালো লাগছিল ব্যোমকেশকে খোকার সাথে খেলতে দেখে। না, তাদের দেখে আমিও নিজেকে আর সামলাতে পারিনি, আমিও যোগ দিয়েছিলাম তাদের সাথে খেলায়। মনের যে ভারী ভাবটা ছিল সেটা পলকেই কেটে গিয়েছিল খোকার উজ্জ্বল চাঁদের মতো মুখটায় প্রাণ ভরা হাসি দেখে। আহা, বড় শান্তি ছিল সেই বাঁধন। আগে দুদিনের থেকে অনেক বেশি শান্তির নিদ্রা আমায় আচ্ছন্ন করলো খুব তাড়াতাড়ি। খোকার আনন্দে মাখানো মোহর বাঁধন বেশিক্ষণ ছিল না। পরদিন সকালে ঘুমটাই ভেঙেছিল নরেশবাবুর ফোনে। নরেশবাবু জানালেন, সারা রাত টহলদারি পাহারার পরেও আবারও পাওয়া গেছে শিশুর দেহ। পাওয়া গেছে ভবানীপুর থানার পেছনে যে গলিতে সমরেশ সেনের ছেলেকে তুলে নিয়ে গিয়েছিল সেই গলিতে। খবরটা পাওয়া মাত্র আমি আর ব্যোমকেশ তৈরি হয়েই বেরিয়ে পড়লাম। ভবানীপুর থানায় গিয়ে পৌঁছে দেখলাম সেই ভয়ঙ্কর দর্শন শিশুর মরদেহ। এখন আর কেসটা কোনো নির্দিষ্ট থানার অধীনে চলছে না, সমস্ত শহরের পুলিশ প্রশাসন একসাথে কাজটা করছে। সেই কারণে থানায় চেনা অচেনা অনেক নতুন মুখ দেখলাম। নরেশবাবু উপস্থিত ছিলেন, সাথে ছিলেন আশুতোষ ব্যানার্জি আর শ্যামাপ্রসাদ সেনগুপ্ত। আমাদের দেখতে পেয়েই আমাদের কাছে এগিয়ে এলেন। ব্যস্ত কণ্ঠে শ্যামাপ্রসাদবাবু বললেন, ব্যোমকেশবাবু, এবারেও কোনো ফল হলো না। ব্যোমকেশ চুপ। সে শুধু বলল, আমি একবার যেখানে দেহ পাওয়া গেছে সেখানে যেতে চাই। দ্বারকানাথবাবু এগিয়ে এসে বললেন, আমি নিয়ে যাচ্ছি, আসুন, আমি তো খুঁজে পাই দেহটা। ব্যোমকেশ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো দ্বারকানাথবাবুর দিকে। তিনি বললেন, আসলে সকল পুলিশ আমরা একসাথে কাজ করছি বলে গোটা শহরে যে যেখানে পারছি টহল দিচ্ছি। আজ ভোরের দিকেই গলিটার দিকে যেতেই খুঁজে পেলাম দেহটা। কথা বলতে বলতেই আমরা যাচ্ছিলাম জায়গাটায়। এই প্রথমবার দেখলাম গলিটা। দিনের বেলাতেও রীতিমতো অন্ধকার, স্যাঁতস্যাঁতে মতো। লোকজন এমনিতেই কম, রাতের বেলা যে এই গলি একেবারেই জনশূন্য হয়ে থাকে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বারকানাথবাবু হাত বাড়িয়ে দেখিয়ে দিলেন যেখান থেকে তিনি দেহটা পেয়েছেন। ব্যোমকেশ এগিয়ে গিয়ে ভালো করে পরীক্ষা করল, তারপর ফিরে এলো আমাদের কাছে। গলির এক কোণে কিছু জলে ভেজা কাদাময় জায়গাটা, পাশেই একটা কাঁটা ঝোপ। ব্যোমকেশ ফিরে এলে আমরা বেরিয়ে পড়লাম গলিটা থেকে। ব্যোমকেশ তাকে বলল, দ্বারকানাথবাবু, আপনি থানায় ফিরে যান, শ্যামাপ্রসাদ বাবুকে বলবেন আমি পরে ওনার সাথে কথা বলে নেব, এখন আমি একটু ব্যস্ত, আমায় বেরোতেই হবে। আমরা বেরিয়ে এলাম সেখান থেকে। পরপর বাচ্চা ছেলেদের ভয়ঙ্কর মৃত্যুর পর সমগ্র কলকাতা শহর ভয়ে কুঁকড়ে গিয়েছে। রাস্তাঘাটে, চায়ের দোকানে, সব জায়গাতেই এই নিয়ে আলোচনা। মানুষজনের কথাবার্তায় বোঝা যায় যে যার বাড়িতে থাকা শিশুটিকে নিয়ে প্রচণ্ড চিন্তিত। ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, আমরা কোথায় যাচ্ছি এখন? সে উত্তর দিল, ডালহাউস স্কোয়ারে, দ্বিজেন্দ্র রায়ের মেসে। বললাম, সেখানে কেন? ব্যোমকেশ কিছু বলল না। আমি জানি এখন তাকে কোনো কথা বলানো যাবে না, সে নিজে না চাইলে কিছুই বলবে না। ব্যোমকেশ চুপ করে রইল। আমরাও এসে পৌঁছালাম ডালহৌসি স্কোয়ারের মেসে। মেসের ভিতর গিয়ে দ্বিজেন্দ্রবাবুকে খুঁজে পেতে সময় লাগল না। আমাদের নিয়ে তিনি তার ঘরে গেলেন। কথা শুরু হলো। ব্যোমকেশ আর দ্বিজেন্দ্রবাবুর কথা চলছে এমন সময় ঘরে এসে ঢুকলেন দ্বারকানাথ বাবু। বললেন, এসেছিলাম কটা ফাইল নিতে, শুনলাম আপনি এসেছেন, হ্যাঁ তাই চলে এলাম, আসুন না আমার ঘরে একবার। আমরা গেলাম। ঘরটা বেশ সাজানো গোছানো পরিপাটি। এই মেজবাড়িতে এসে ঘর দেখে আমার মনে পড়ে যাচ্ছিল ব্যোমকেশের সাথে আমার প্রথম আলাপের কথা। তার কাছে সরে এসে একটু আসতেই তাকে কথাটা বললাম, দেখলাম তার মুখেও হাসি। ঘরের এক কোণে দেখলাম একটা টেবিলের ওপর একটা হারমোনিয়াম আর একটা তবলা রাখা। সেটা দেখেই ব্যোমকেশ জিজ্ঞাসা করল, বাহ, দ্বারকানাথ বাবুর দেখছি গান বাজানোরও শখ আছে। বেশ বেশ, এইসব বিপত্তি কাটলে একদিন শোনা যাবে এখন আপনার বাজানো। একটু লাজুকভাবে হাসলেন দ্বারকানাথ বাবু। টেবিলের ওপরে দেওয়ালে ঝুলছিল একটা ছবি, একজন নববধূর ছবি। সেদিকেই তাকিয়েছি, দ্বারকানাথ বাবু হয়তো দেখতে পেয়েছিলেন। বললেন, আমার একটা ছেলেও ছিল জানেন তো মুকেশ বাবু, তার জন্মের সময়তেই মালতি মারা যায়। যাই হোক, ছেলেকে নিয়েই বাঁচবো ভেবেছিলাম, কিন্তু সেও চলে গেল। বাবুর শেষ কান্নাটা এখনো কানে বাজে জানেন তো। এই বাচ্চাগুলোর মৃতদেহ দেখে আমার সেই ব্যথা আরো যেন জেগে উঠছে। দেখলাম ঝরঝর করে জল পড়ছে অফিসার দ্বারকানাথ কাঞ্জিলালের দুই নয়ন থেকে। না, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা ছিল না আমাদের। ব্যোমকেশই এগিয়ে গিয়ে তাকে ধাতস্থ করল। নিজের দরকারি জিনিস নিয়ে বেরিয়ে গেলেন দ্বারকানাথ বাবু। আমরাও বেরিয়ে এলাম। দ্বিজেন্দ্রবাবুর ঘরের দিকে গেলাম। দ্বিজেন্দ্রবাবুকে বিদায় জানিয়ে আমরা চলে এলাম। এরপর টানা বাসায় ফিরলাম আমরা। বাড়ি ফিরে সত্যবতী আমাদের চা দিয়ে গেল। তার মুখ দেখে বুঝলাম আজও সে খবরটা শুনেছে। তার মিষ্টি মুখটায় একটা কষ্ট লেগেছিল। চায়ের পেয়ালায় এক চুমুক দিয়ে একটা সিগারেট ধরালো ব্যোমকেশ, আমিও ধরালাম। ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, কি বুঝছো, কোনো সূত্র পেলে খুনিকে ধরার? ব্যোমকেশ একদলা ধোঁয়া উড়িয়ে বলল, না কিচ্ছু পাচ্ছি না অজিত। খুনি বিকৃত মস্তিষ্কের হলেও নিজের কাজটা সে খুব ভালো করে জানে এবং বুঝে, একটাও সূত্র ছেড়ে যায়নি। ব্যোমকেশের কাছ থেকে এমন একটা উত্তর পেয়ে আমি যেন আরো হতাশ হয়ে পড়লাম। ব্যোমকেশ যদি কিছু খুঁজে না পায়, তবে আমাদের মতো মানুষ যারা তার মুখের দিকে তাকিয়ে রয়েছি তারা যাই কোথায়? সারাদিন আর বিশেষ কোনো ঘটনা ঘটল না। সন্ধ্যাবেলায় এলেন শ্যামাপ্রসাদ বাবু। এসেই ধপ করে বসে বিষণ্ন কণ্ঠে বললেন, ব্যোমকেশ বাবু কোনো কুল পেলেন? আমার কাছে এখনো সবটাই বিভীষিকা আর ধোঁয়াশা ছাড়া কিছুই নয়। অন্ধকারে পথ হাতড়ে মরছি, আপনিই ভরসা, কিছু বুঝতে পারলেন? ব্যোমকেশ বলল, না শ্যামাপ্রসাদ বাবু, আমার এখনো আপনার মতোই অবস্থা। কথাটা শুনে শ্যামাপ্রসাদ বাবুর মুখটায় আরো বিষণ্নতা ছেয়ে গেল। এরপরে অল্প কিছু কথাবার্তা হলে শ্যামাপ্রসাদ বাবু চলে গেলেন। ব্যোমকেশও আবার ধ্যানস্থ হল। অগত্যা কে যে খুনি সেই কথা ভাবতে ভাবতেই মুখ গুজলাম একটা বইতে। রাতে খাওয়ার সময়তেও ব্যোমকেশ একেবারে নিশ্চুপ। সত্যবতীর কথাতেও সে কোনো কথা বলেনি। ব্যোমকেশকে এতটা গম্ভীর অবস্থায় আমি এর আগে কখনো দেখিনি। কেটে গেল পরপর দুদিন। বৃষ্টিমুখর দিন, আর দুদিনেই পাওয়া গেছে আরও দুটো লাশ। আর আমরা এখনো যে কূলে ছিলাম সেখানেই পড়ে। ব্যোমকেশের গভীরতা এখন রীতিমতো বিরক্তিতে পরিণত হয়েছে। বুঝতে পারছিলাম সে কিনারা না পেয়ে এবার প্রচণ্ড ব্যস্ত হয়ে উঠেছে। সকাল বেলাতেই শ্যামাপ্রসাদ বাবু হন্তদন্ত হয়ে এসে উপস্থিত হলেন আমাদের বাড়িতে। বৃষ্টি আজও থামেনি। শ্যামাপ্রসাদ বাবুর শরীর জায়গায় জায়গায় ভিজে, তার হাবভাবে ক্লান্তির ছাপ পরিষ্কার। রাতের ঘুম যে একেবারেই হারিয়ে গেছে সেটা তাকে দেখেই বোঝা যায়। ক্লান্তি মাখা গলায় তিনি বললেন, মঙ্গল বাবু, এভাবে হাত গুটিয়ে বসে থাকা বড় বেদনাদায়ক। হাজার চেষ্টার পরেও বারবার বিকৃত মনা নৃশংস পশুটার কাছে পরাজিত হতে যার ভালো লাগছে না। আপনিও নিশ্চুপ, ব্যোমকেশ বলল, শ্যামাপ্রসাদ বাবু, আপনাকে মিথ্যে আশ্বাস আমি দেব না, আপনাকে সত্যি বলছি, এর আগে এমন ধুরন্ধর শয়তান আমি দেখিনি। কিছুক্ষণ সব চুপ। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আচ্ছা দ্বারকানাথ বাবুর খবর কি? তার কোনো খবর পাইনি আর? শ্যামাপ্রসাদ বাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তিনি খুবই ব্যস্ত। লোকটা নাওয়া খাওয়া ছেড়ে সারাটা দিন ঘুরে মরছে খুনির সন্ধানে। শেষ লাশ দুটো তো উনিই খুঁজে বের করেছিলেন। সারা দিন রাত হন্যে হয়ে ঘুরছেন সারাটা শহর শুধুমাত্র ক্লুয়ের সন্ধানে। জানি না তার এত পরিশ্রমের ফল তিনি পাবেন কিনা। আবার কিছুক্ষণ নীরবতা। ব্যোমকেশ হঠাৎ বলল, ভদ্রলোক সত্যি প্রচন্ড খাটছেন। আমাদের কাছ থেকে বিদায় নিয়ে, আচ্ছা তবে আজ যাই বলে চলে গেলেন শ্যামাপ্রসাদ বাবু। ব্যোমকেশ এবার আমাকে বলল, চলো জায়গাটা একবার দেখে আসি। বুঝলাম আজ যে শিশুদেহ পাওয়া গেছে সেখানেই যাওয়ার কথা বলছে ব্যোমকেশ। সত্যি বলতে আমার আর মন চাইছিল না নিরপরাধ শিশুগুলোর অমন ভয়ানক মৃতদেহ দেখতে। বুকের ভিতরটায় কেমন যেন হয়, কিন্তু তবুও গেলাম ব্যোমকেশের সাথে। দেহটা পাওয়া গিয়েছে ধর্মতলার কাছে একটা অন্ধকার কাদা প্যাঁচপ্যাঁচে গলিতে। সেখানে গেলাম, গিয়ে দেখি পুলিশ আগে থেকেই উপস্থিত ছিল। শ্যামাপ্রসাদ বাবু আর দ্বারকানাথ বাবুও ছিলেন সেখানে। আমাদের দেখতে পেয়ে এগিয়ে এলেন আমাদের দিকে। দ্বারকানাথ বাবুর চোখ মুখের হাল একেবারেই ভেঙে গিয়েছে। চোখের তলায় পড়েছে রাত জাগার কালি। চোখ মুখ ক্লান্তিতে বসে গিয়েছে। মাথা চুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে জায়গায় দেহটা পাওয়া গিয়েছে সেখানটা দ্বারকানাথ বাবুই দেখিয়ে দিলেন। ব্যোমকেশ প্রতিবারের মতো এবারেও বেশ মনোযোগ দিয়েই জায়গাটা পর্যবেক্ষণ করে আবার ফিরে এল। দ্বারকানাথ বাবু জিজ্ঞাসা করলেন, আপনার চোখে কিছু পড়লো ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ বলল, আগে না, খুনি এবারও অত্যন্ত নিপুণভাবে তার কাজ সেরে গিয়েছে, প্রমাণে ছিটে ফোটাও নেই। কথাটা শুনে দ্বারকানাথ বাবু হতাশ হয়ে পড়লেন। তাকে কিছু বিশ্রাম নেওয়ার উপদেশ দিয়ে এবং শ্যামাপ্রসাদ বাবুকে বিদায় জানিয়ে আমরা ফিরলাম বাসায়। সত্যবতীর কাছ থেকে চা নিয়ে পান করতে করতে ব্যোমকেশ বলল, বুঝলে অজিত, খুনি কোনো ছাপ ছাড়ছে না নিজের, শুধুমাত্র বললাম, শুধুমাত্র কি? ব্যোমকেশ বলল, শুধুমাত্র একটা ব্যাপার, যতগুলো জায়গা থেকে লাশ পাওয়া গেছে প্রতিটা জায়গাতেই আমি একই রকমের একজোড়া বুট পরা পায়ের ছাপ লক্ষ্য করেছি। বললাম, সেটা তো পুলিশের বুটের ছাপ, কেস ফাইলে তো বলেই দেওয়া রয়েছে। ব্যোমকেশ বলল, কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু শুধুই পুলিশের বুটের ছাপ কেন? যেখানে আমরা অনুমান করেছি খুনি একজন ভিক্ষুক শ্রেণীর নেশাখোর ব্যক্তি, তার কি এত বুদ্ধি? কথাটা শেষ হলো না, হঠাৎ দরজায় ধাক্কা পড়ল। এবারে ব্যোমকেশ আর কাউকে দরজা খুলতে বলল না, সে নিজে গিয়েই দরজা খুলল। কারণটা কিছুই না, পুটিরাম কিছু আগে গেছে বাজারে আর সত্যবতী খোকাকে নিয়ে একটু ব্যস্ত আছে। দরজা খুলতে ঘরে এসে ঢুকলেন দ্বিজেন্দ্রবাবু। তিনি এসে বসলেন ভেতরে, কিন্তু ব্যোমকেশ দাঁড়িয়ে আছে দরজার কাছেই, খুব মন দিয়ে সে কিছু দেখছে। দেখছে আজ সকালেই শ্যামাপ্রসাদ বাবুর ফেলে যাওয়া কাদামাখা জুতোর ছাপ। তাহলে কি ব্যোমকেশ শ্যামাপ্রসাদ বাবুকে সন্দেহ করছেন? কিন্তু তা কিভাবে সম্ভব, তিনি তো আমাদের পরিচিত। হতেও পারে বেশিরভাগ মানুষই এখন বন্ধুর ছদ্মবেশে। হঠাৎই আমাদের দিকে ফিরে আমাদের উদ্দেশ্য করে ব্যোমকেশ বলল, অজিত তুমি একটু দ্বিজেন্দ্রবাবুর সাথে কথা বলো, আর সত্যকে বলো যে আজ আমার ফিরতে একটু রাত হবে, চিন্তা যেন না করে। আর যেই যা জিজ্ঞেস করুক বলবে আমি কোথায় তা তোমার জানা নেই। আমি যে কিছু বলবো বা জিজ্ঞাসা করবো ব্যোমকেশকে, সে তার আগেই ঝড়ের বেগে বেরিয়ে গেল। উঠে গিয়ে তাকে পিছু ডেকেও কোনো লাভ হলো না, সে এক প্রকার দৌড়েই বেরিয়ে গেল। আমি আর দ্বিজেন্দ্রবাবু বোকার মতো একে অপরের দিকে তাকিয়ে রইলাম। কি করা যায় আর, ব্যোমকেশ এমনিও যা ঠিক করে তাই করে, বড্ড বেপরোয়া। অগত্যা ভিতরে গিয়ে সত্যবতীকে বলে এলাম ব্যোমকেশের বলা কথাটা। ফিরে এলাম বসার ঘরে, কথাবার্তা হলো কিছুক্ষণ দ্বিজেন্দ্রবাবুর সাথে। একসময় তিনি চলে গেলেন, আমি রয়ে গেলাম ব্যোমকেশের জন্য এক রাশ চিন্তা আর হাজারটা প্রশ্নকে সঙ্গী করে। সারাটা দিন বিকেল সন্ধে কেটে গেল ব্যোমকেশের, কোনো খবর নেই। মাঝখানে গোটা দশেক ফোন এসেছে, তার মধ্যে আসেন দ্বিজেন্দ্রবাবু, দ্বারকানাথবাবু, নরেশবাবু আর বেশ কয়েকজন। ও হ্যাঁ, শ্যামাপ্রসাদবাবুও কয়েকবার ফোন করে ব্যোমকেশের খবর নিয়েছে, আর প্রতিবারই আমি সবাইকে জানিয়েছি যে তার কোনো খবর পাইনি। রাত তখন প্রায় 8টা বাজে, দরজায় একটা শান্ত টোকা পড়ল। আমি ছুটে গিয়ে খুললাম দরজাটা। ব্যোমকেশ একটা বড় মতো দীর্ঘশ্বাস ফেলে ব্যোমকেশের হাতটা ধরে রীতিমতো এক টান মেরে তাকে ঘরের ভিতর টেনে ঢোকালাম। সত্যবতী ফেটে পড়ল ব্যোমকেশের ওপর, তার সকল অভিমান এক ধাক্কায় বের করে দিল। তোমার কি সময়ের হুঁশ নেই? কতক্ষণ থাকতে হয় বাইরে? এদিকে আমরা মরি আমাদের জ্বালায়, সেদিকে তো খেয়ালই থাকবে না। ব্যোমকেশ শান্ত গলায় বলল, তো একটু চা দাও, মাথাটা বড় ধরেছে, কিছুক্ষণ পরে খেতে দিও। সত্যবতী চলে গেল। ব্যোমকেশ আরাম কেদারায় হেলান দিয়ে বসল। তাকে জিজ্ঞাসা করলাম, কোথায় ছিলে সারাটা দিন, কি করলে? ব্যোমকেশ আমার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, অজিত একটা মানুষের মাথায় কি পরিমাণ শয়তানি থাকতে পারে সেটা না শুনলেই বিশ্বাস করবে না। ঠিক আছে, আমিও জাল ছড়িয়েছি, দেখি শয়তান তাতে ধরা পড়ে কি না। আমার অনুমান ভুল না হলে আজই কাজ হবে। না, এরপরে আর কোনো কথা বলেনি ব্যোমকেশ। জিজ্ঞাসা করলে সে বলেছে, ক্রমশ প্রকাশ্য, অপেক্ষা করো অজিত। রাতের খাবার খাওয়া সবে মাত্র শেষ করেছি, টেলিফোনটা বেজে উঠল। আমি ধরলাম ফোনটা। হ্যালো বলার আগে ওপার থেকে সম্পূর্ণ অচেনা ঘসঘসে গলায় কথা এলো, ব্যোমকেশ বক্সি, এই নিজেকে খুব বুদ্ধিমান মনে করো তাই না? তোমার নাকের ডগায় থেকে আমি আমার কার্য সিদ্ধি করে যাচ্ছি। এই কোথায় তোমার মন্দির চোর? আজ তোমায় একটা সুযোগ দিলাম, পারলে ধরে দেখাও আমাকে। আজ রাতে পার্ক সার্কাস রেল স্টেশনের কাছে চামড়ার কারখানার পিছনে যে পরিত্যক্ত গুদামটা আছে ওখানে চলে এসে মুখোমুখি হওয়া যাক একবার। আর হ্যাঁ, একাই এসো, নইলে শেষ কথাটা শুনে আমার শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল, কারণ ফোনের ওপারে শুনেছি চাপা বাচ্চার কান্নার আওয়াজ। আমার মুখেও মনে হয় ফ্যাকাশে ভাবটা প্রকট হয়ে উঠেছিল। কাঁপা কাঁপা হাতে রিসিভারটা নামিয়ে রেখে ধীরে ধীরে ফিরলাম ব্যোমকেশের দিকে। কিন্তু তার চোখে মুখে কোথায় চিন্তা, বরং সে আমার দিকে কেমন উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিজ্ঞাসা করল, কি হলো অজিত? মনে হচ্ছে যার জন্য প্রতীক্ষা করছিলাম সে মহাশয় ফোন করেছিলেন। কাঁপা কাঁপা গলায় শুধু যে জায়গাটা সে ব্যোমকেশকে যেতে বলেছে সে জায়গাটার কথা বললাম। ব্যোমকেশ লাফিয়ে এসে টেলিফোনে ডায়াল করে কানে রিসিভার ধরল। কথা শুনে যা বুঝলাম, ফোনটা সে করেছে শ্যামাপ্রসাদ বাবুকে। ব্যোমকেশ তাকে খুব তাড়াতাড়ি একবার আমাদের বাসায় আসতে বলল, কিন্তু কেন? সকালের ঘটনার সাথে কিছুই মিল পাচ্ছি না। তাহলে কি আমার ধারণা ভুল? কথাগুলো শোনার পর থেকে আমার গলা থেকে কোনো শব্দই বেরোচ্ছিল না, একেবারে থম মেরে বসেছিলাম। কিন্তু ব্যোমকেশের মধ্যে তখন অদ্ভুত এক জোশের সঞ্চার হয়েছে। ঘরের এক পাশ থেকে অন্য পাশে হাঁটতে হাঁটতে সে বারবার শুধু ঘড়ির কাঁটার দিকে নজর করতে থাকল আর বিড়বিড় করে বলতে থাকল, বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান, এবারে গুগু তোমার বধিব পড়ান। আধ ঘন্টার মধ্যে শ্যামাপ্রসাদ বাবু এসে উপস্থিত হলেন। তিনি সম্ভবত বাড়িতে ছিলেন, কারণ আমাদের কাছে যখন তিনি এলেন তার পরনে তখন ফতুয়া আর পাঞ্জাবি। ব্যোমকেশ তাকে অপরিচিত টেলিফোনের কথা জানালো। তিনি প্রচণ্ড উত্তেজিত হয়ে বললেন, ব্যোমকেশ বাবু, তাহলে এখনই আমি বাহিনী নিয়ে গিয়ে হামলা করি? না না না শ্যামাপ্রসাদ বাবু, না, এই মুহূর্তে কোনো ভুল করা যাবে না। বললে চলবে না, অপরাধী কিন্তু প্রতিবারই আমাদের থেকে এক ধাপ করে এগিয়ে চলেছে, তার ফলাফল আমাদের সামনে। এতগুলো শিশুর মৃত্যু, একটা সুযোগ যখন এসেছে তার সদ্ব্যবহার করতেই হবে। শুন, আপাতত আমি একাই যাব তার বলা জায়গায়, আপনি আর অজিত থাকবেন পিছনে। যে জায়গার কথা খুনি বলেছে সেই জায়গাটা বেজায় অন্ধকার রাতের বেলা, আত্মগোপন করতে কোনো সমস্যা হবে না, আপনাদের ডাকলেই আপনারা চলে আসবেন। কিন্তু তার আগে যাই হোক বাইরে আসবেন না, আমি আপনাদের ঠিক সময় ডাক দেব। আর আবারও বলে দিচ্ছি, আততায়ীর যেন কোনোভাবে সন্দেহ না হয় যে তার গল্পের আজই শেষ। ব্যোমকেশের কথা শেষ হলে শ্যামাপ্রসাদ বাবু বললেন, ব্যোমকেশ বাবু, আপনি কি জানেন খুনিকে? জানলে আমাদের বলুন। আপাতত অত কথা বলার সময় নেই শ্যামাপ্রসাদ বাবু, আমাদের এখনই বেরোতে হবে। তার আগে আমাকে আর এক দারোগাকে টেলিফোন করে খবর দিতে হবে। আর এক দারোগা মানে দারোগা না, আর কিছু ভাবার সময় নেই। সত্যপতিকে বলে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তাতেও আমি কোনো কথা বলিনি, আমার মধ্যে তখন ঝড় বইছে। ব্যোমকেশ আমায় ধরে একটু ঝাঁকিয়ে দিয়ে বলল, অজিত অজিত সক্রিয় হও, এমন এমন এমন ঝিমিয়ে থাকলে হবে না, এমন ঝিমিয়ে থাকলে হবে না। ব্যোমকেশের কথায় সত্যিই যেন মনে একটা বল পেলাম, চিন্তাটাকে ঝেড়ে একটা বড় করে দম ফেললাম। যা আছে সামনে দেখা যাবে, আর ব্যোমকেশ তো আছেই, কিন্তু আমার আরো ভয়টা করছে ব্যোমকেশের জন্য। আমরা তো থাকবো বাইরে, কিন্তু গুদামের ভিতরে যখন ব্যোমকেশ সেই মহাভয়ঙ্কর বিকৃত মস্তিষ্কের খুনির সামনাসামনি হবে, তখন সে কি পারবে একা সেই খুনিকে সামলাতে? ভয়ে বুকটা শুকিয়ে যাচ্ছিল আমার, তবুও বুকে কোথাও একটা সাহস পাচ্ছিলাম, যেহেতু সাথে আছে ব্যোমকেশ। রাতের অন্ধকার ঘন, টিপটিপ করে বৃষ্টি পড়ছে অনর্গল। গুদামের একদম পাশেই ব্যোমকেশের কথা মতো ব্যোমকেশ গুদামে ঢোকার কিছু পরেই আমরা এসে গা ঢাকা দিই অন্ধকারে থাকা একটা ঝোপের আড়ালে। রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান করে গুদামের ভেতর থেকে একটা চিৎকার এলো, ব্যোমকেশের চিৎকার। সে চেঁচিয়ে ডাকছে আমাদের নাম ধরে। এক লাফে আমি আর শ্যামাপ্রসাদ বাবু বেরিয়ে এলাম ঝোপের আড়াল থেকে। দৌড়ে গিয়ে ঢুকলাম গুদামের ভেতর। পরিত্যক্ত গুদামটার ভেতরে ঢুকে দেখলাম ফাঁকা গুদামটার মাঝখানে টিম টিম করে জ্বলছে একটা হলদেটে রঙের বাল্ব। তার আলো ঘরের সকল কোণে পৌঁছয়নি, বরং আলো আধারিতে ঘরটা কেমন যেন গা ছমছমেই লাগছিল। সেই আলো আধারিতে দেখলাম ঘরের এক কোণে অজ্ঞান হয়ে পড়ে আছে একটা বাচ্চা ছেলে, আর অপর এক কোণে ব্যোমকেশ ধস্তাধস্তি করছে কারোর সাথে। আমাদের দেখেই লোকটার সাথে ধস্তাধস্তি করতে করতে ব্যোমকেশ চেঁচিয়ে বলল, অজিত অজিত, বাচ্চাটা বেঁচে আছে, ওকে গিয়ে দেখো, আমার সামনে এসো না। শ্যামাপ্রসাদ বাবু ছুটে গেল বাচ্চাটার কাছে বাঁদিক বরাবর। এবারে দেখলাম অজ্ঞাত লোকটা একরকম ব্যোমকেশকে ছুঁড়ে দিল গুদামের এক কোণে থাকা ভাঙা একটা বেঞ্চির ওপর। উমড়ি খেয়ে গিয়ে পড়ল ব্যোমকেশ। লোকটা উঠে দাঁড়িয়ে এসে দাঁড়ালো বাল্বটার তলায়। ব্যোমকেশ যখন হুমড়ি খেয়ে পড়ছে, তখন ওর হাতের ধাক্কায় বাল্বটা নড়ে উঠেছিল। দুলন্ত আলোই দেখতে পেলাম লোকটার মুখ। সে মুখ আমাদের অজ্ঞাত নয়, এ মুখ আমাদের চেনা। দ্বারকানাথ বাবু, পরনে খাকি পোশাক, কিন্তু সে মানুষটার মুখ তো এমন নয়। সে মুখের প্রশান্তির ভাবটা কোথায় যেন হারিয়ে গেছে। তার মুখটা এখন ক্ষুধার্ত নেকড়ের মতো ভয়ঙ্কর দেখাচ্ছে। দুলতে থাকা আলোই তার মুখে আরো ভয়াবহ দেখাচ্ছে। আমাদের যেন সে দেখতেই পায়নি। হিংস্র নজরে সে তাকিয়ে ব্যোমকেশের দিকে। ব্যোমকেশ ওদিকে ভাঙা বেঞ্চের ওপর পড়ে বেজায় কাহিল। তার মুখেও আলো পড়েছে। দেখলাম তার কপাল ফেটে বেরিয়ে আসছে শানিত ধারা। এবারে দ্বারকানাথ বাবু তার হাতটা তুললেন। দেখতে পেলাম তার হাতে আছে একটা ছোট হাতুড়ি। তার ওপরেও আলো পড়ে সেটা চকচক করছে। সেটা বাগিয়ে সে তেড়ে গেল ব্যোমকেশের দিকে। আমি আর নিজেকে শান্ত করতে পারলাম না। সকল ভয় ছাপিয়ে আমার মধ্যে সঞ্চারিত হলো প্রচণ্ড সাহস। ছুটে গিয়ে পেছন থেকে জাপটে ধরতে যাব, তৎক্ষণাৎ ব্যোমকেশ চিৎকার করে উঠল, এসো না অজিত, তুমি এসো না এদিকে। এবারে দেখলাম দ্বারকানাথ বিদ্যুৎ গতিতে পিছনে ফেলে হাতুড়ি নিয়ে তেড়ে আসছে আমার দিকে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। শুধু কানে এলো ব্যোমকেশের চিৎকার, অজিত সরে যাও। হঠাৎ থেমে গেল দ্বারকানাথ। ধীরে ধীরে নুয়ে পড়ল তার হাতুড়ি উঁচু করা হাত, খসে পড়ল সেটি মাটিতে। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে এলো তার গলা থেকে। কিছু বলার চেষ্টা করলেও বলতে পারল না সে। একবার কেঁপে ওঠে নিথর হলো তার দেহ। অবাক হলাম, কোন এক অদৃশ্য শক্তি দ্বারকানাথের প্রাণহীন দেহটা জ্বলিয়ে রেখেছে। বিস্মিত হয়ে ভালো করে দেখলাম খুব সূক্ষ্ম একটা তার টান টান করে বাঁধা ঘরটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, আর সেই তারেই বিঁধে ঝুলছে দ্বারকানাথের দেহ, আর সেটাই গলায় বিঁধে মৃত্যু। ব্যোমকেশ ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছে, এক হাতে চেপে ধরে আছে তার কপাল। এবারে দেখলাম দ্বারকানাথ কাঞ্জিলারের দেহটা, রক্তে ভেসে যাচ্ছে সমস্ত জায়গাটা। শ্যামাপ্রসাদ বাবু উঠে দেশে দাঁড়িয়েছেন আমাদের পাশে। না, তার মুখ থেকে কোনো আওয়াজ বেরোল না, শুধু তিনি জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইলেন দ্বারকানাথের মরদেহর দিকে। ব্যোমকেশ আমার কাছে এসে আমার কাঁধে ভর দিয়ে দাঁড়ালো, বলল, নিজের পাতা মরণ ফাঁদে নিজেই শিকার হলো। বলেই এলিয়ে পড়ল আমাদের গায়ে। বুঝলাম অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার শরীর কাঁপছে, কিছুটা হয়তো উত্তেজনাতেও। মনে হাজার প্রশ্ন এলেও ব্যোমকেশকে কিচ্ছু জিজ্ঞাসা করলাম না। হঠাৎ দারোগা নরেশবাবু সহ বেশ বড় বাহিনী উপস্থিত হল। বুঝলাম আসার সময় তার মানে ব্যোমকেশ দারোগা নরেশবাবুকে টেলিফোন করেছিলেন। নরেশবাবুর দায়িত্বে সব ছেড়ে দিয়ে শ্যামাপ্রসাদ বাবু আমাদের নিয়ে গেলেন হাসপাতালে। ব্যোমকেশকে নিয়ে আমি আর শ্যামাপ্রসাদ বাবু ঢুকলাম বাড়িতে। ব্যোমকেশের মাথায় থাকা গজ কাপড়ের সাদা ফেটটি দেখেই সত্যবতী চিন্তিত হয়ে দৌড়ে এলো আমাদের কাছে। ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করল, কি কি হয়েছে, কি হলো, তোমার মাথায় ব্যান্ডেজ কেন? ব্যোমকেশ তাকে শান্ত করে বলল, চিন্তা করো না, আমার কিছু হয়নি, মহাযুদ্ধে ক্ষত কিছুই নয়, তবে বালগ্ন বধ করেই আমি এসেছি। তুমি ভেতরে যাও, বোকা কাজ যে শুনতে পাচ্ছি, তোমায় পরে সব বলবো। সত্যবতী ভেতরে চলে গেল, আমরা তিনজনে বসলাম। এক গ্লাস জল খেয়ে শান্ত হয়ে ব্যোমকেশ বলতে শুরু করল, শ্যামাপ্রসাদ বাবু, শত্রু যদি পরম বন্ধু বেশি থাকে তবে সমস্যার সমাধান খুবই কঠিন হয়ে পড়ে। এবারেও তাই হয়েছে, প্রতিটা বারে দেখবেন আততায়ী কোনো চিহ্ন রেখে যায় না, কারণ খুনি নিজেই জানত কি কি চিহ্ন লোপাট করলে তাকে ধরা অসম্ভব হয়ে পড়বে। দ্বারকানাথবাবু নিজেই একজন পুলিশ, তাই সে জানত তাকে কাজ করতে হবে অত্যন্ত সজাগভাবে। তিনি জানতেন তিনি একজন পুলিশকর্মী, তাকে সন্দেহ কেউ করবে না, ফলে আততায়ীর ধরা পড়ার সম্ভাবনা একেবারেই কম। প্রথমে শুধু নয়, গতকাল পর্যন্ত আমি অন্ধকার সমুদ্রে হাতড়ে বেরিয়েছি। সকালে যখন আপনি এসেছিলেন আমার কাছে তখনও কোনো উপায় পাইনি কুনিকে ধরার বা তার জন্য ফাঁদ পাতার, কারণ সে একজন শিশু হত্যাকারী, ফাঁদ পাতা অত সহজ ছিল না। আজ সকালে যখন কুনের স্থানে যায় সেখানে গিয়ে সামান্য কিছুর মধ্যেও অসামান্য কিছু নজরে আসে। ভেবে দেখুন, প্রতিটা কুনের জায়গাতে পুলিশের বুটের ছাপ, এবং সেটা অস্বাভাবিক কিচ্ছু নয়, কারণ পুলিশ লাশ আবিষ্কার করতে গিয়ে পায়ের ছোপ ফেলতেই পারে, কিন্তু অস্বাভাবিক হলো শুধুই পুলিশের পায়ের ছাপ কেন, পায়ের ছাপ থাকলে খুনিরও থাকবে, কারণ বর্ষাকালে নরম মাটিতে পায়ের ছাপ পড়বেই। ঠিক তখনই আমার মনে হয় আমি ভুল পথে এগোচ্ছি। সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল, আমি গিয়ে দরজা খুলে দেখলাম দ্বিজেন্দ্রবাবু, আর দরজার নিচে চোখ যেতেই দেখতে পেলাম সকালে আসা আপনার বুটের জলছাপ। আর ঠিক তখনই আমি পরিষ্কার বুঝলাম আমাকে ভুল পথে হাঁটানো হয়েছে। অজিত বোধ হয় তখন আপনার জলছাপ দেখে আপনাকেই সন্দেহ করে বসেছিল, কিন্তু আমি হালকা বুঝতে পেরেছিলাম খুনিকে। পুরোটা বোঝার জন্য আমি বেরিয়ে গেলাম তদন্ত করতে। বেরোনোর আগে অজিতকে জানিয়ে গেলাম আমি কোথায় যাচ্ছি, কেউ যেন না জানে। কথাটা এমনভাবে বললাম যেন আমি খুনিকে প্রায় ধরেই ফেলেছি, কিন্তু আমার আসল উদ্দেশ্য ছিল দ্বিজেন্দ্রবাবুকে শুনিয়ে শুনিয়ে বলা, কারণ দ্বিজেন্দ্রবাবু ছিলেন দ্বারকানাথের গুপ্তচর। তার সম্বন্ধেও জানতে পারি, কারণ তিনি এমন কাজ করেছিলেন। খোঁজ নিয়ে দেখি দ্বিজেন্দ্রবাবুর দেশের বাড়িতে চাকরি লায়েক ছেলে আছে, কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও পাচ্ছে না মোটে। দ্বারকানাথ তার ছেলেকে পুলিশে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে আমার পেছনে লাগিয়েছিলেন। তবে আমার ধারণা দ্বিজেন্দ্রবাবু জানতেন না যে দ্বারকানাথ বাবুই খুনি। দ্বারকানাথ তাকে শুধু বলেছিলেন ব্যোমকেশের আগে তিনি কেসটা সলভ করবেন, সেই জন্যই তিনি চান ব্যোমকেশ পথভ্রষ্ট হোক। এমনকি মেসের সামনের ভিখারিগুলোকেও হাত করে নিয়েছিল। শুরু করলেন একটা নতুন গল্প, কাল্পনিক ভিক্ষুককে খুনি বানালেন যাতে আমি ভুল পথে হাঁটি। বলতে দ্বিধা নেই, আমি ভুল পথে হেঁটেছি। এবার মূল কথায় আসি। যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন প্রায় সবকটা শিশুর লাশ কিন্তু দ্বারকানাথ বাবুই খুঁজে বের করেছিলেন। সময় নষ্ট না করেই নরেশবাবুর কাছ থেকে দ্বারকানাথের ক্যানিংয়ের ঠিকানা জেনে রওনা দিলাম। সেখানে গিয়ে যা দেখলাম, সত্যি বলছি অজিত, তুমি শুনলে হয়তো বলবে কোনো উপন্যাসের পাতা থেকে তুলে এনে আমি ঘটনাটা বলছি। দম নেওয়ার জন্য ব্যোমকেশ থামল। শ্যামাপ্রসাদ বাবু আর আমি দুজনেই প্রচণ্ড উত্তেজিত। তখন উত্তেজিত ভাবেই বললাম, কি জানলে বলো? ব্যোমকেশ আবার শুরু করল, দ্বারকানাথ কাঞ্জিলাল মানুষটার প্রথম থেকেই মানসিক সমস্যা ছিল। আমি ওর খবরগুলো পেয়েছি দ্বারকানাথ কাঞ্জিলালের গ্রামের এক বৃদ্ধ লোকের কাছ থেকে। দ্বারকানাথের এক বন্ধু সেজে গিয়েছিলাম সেখানে। কথা হতে হতেই সে বৃদ্ধ বললেন দ্বারকানাথের ইতিহাস। দ্বারকানাথ, এলাকার বেশ বড় বাড়ির ছেলে। তার পিতার বড় নাম ডাকছিল। দ্বারকানাথ ছোট থেকেই ছিল হিংস্র গোছের। পশু পাখির প্রতি তার আক্রোশ ছিল বড্ড ভয়ঙ্কর। সেই হিংস্রতা বয়সের সাথে সাথেই বাড়তে থাকে। একসময় এতই বাড়ে দ্বারকানাথ ভয়ঙ্করভাবে আক্রমণ করে এক বাচ্চাকে। দ্বারকানাথ সেবারে বেঁচে যায় তার পিতার ক্ষমতার জোরে। এর কিছুদিন পরই দ্বারকানাথ পড়ে এক যুবতীর প্রেমে। ভালোবাসার মানুষকে পরিবর্তন করতে পারে তা বহু দার্শনিকই বলে গেছেন, সেটাই ঘটছিল। ভালোবাসা পরিবর্তন করেছিল দ্বারকানাথকে। ব্যাপারটা দ্বারকানাথের পিতা জানতে পেরে বিয়ে দিয়ে দিলেন দ্বারকানাথের। ইতিমধ্যেই বাপের ক্ষমতার একটা পুলিশি চাকরিও জুটিয়ে নিয়েছিলেন সে। ভালোই চলছিল। সে যাই হোক, বছর দুয়েক পরে দ্বারকানাথের স্ত্রী হন সন্তান সম্ভবা। জমিদার বাড়ির বংশের প্রদীপ হয়ে আসবে বলে কথা, ধুমধাম করে ব্যাপারটা পালন করা হলো। কিন্তু সমস্যাটা হলো বাচ্চা হওয়ার সময়। সন্তান জীবিত থাকলেও মারা যান দ্বারকানাথের স্ত্রী, বিশাল ধাক্কা খায়। ভালোবাসা যেমন পরিবর্তন করেছিল তাকে, চলে গিয়ে আরো ভয়ঙ্কর করে তোলে এবার। ধীরে ধীরে তার মধ্যে থাকা হিংস্র পশুটা আবার জেগে উঠতে থাকে। বছর কয়েক কেটে যায়। দ্বারকানাথের পিতাও তখন গত হয়েছেন। দ্বারকানাথ থাকে বাইরে। দ্বারকানাথের পুত্র সন্তান থাকত বাড়িতেই। এক পরিচারিকা তার দায়িত্ব নিয়েছিল। আমাকে যিনি সব বলেছেন তিনি সেই পরিচারিকার স্বামী। দ্বারকানাথ ফিরলেন বাড়িতে। সবই ঠিক থাকত, কিন্তু যখনই তিনি তার ছেলেকে দেখতেন কেমন যেন ভয়ঙ্কর হয়ে যেতেন। কয়েকবার বিনা কারণে তাকে মারধরও করেছে। পরিচারিকাই বাঁচিয়েছিল। কিন্তু এক রাতে পরিচারিকা হঠাৎ বাচ্চা ছেলেটার কান্না শুনে দৌড়ে গিয়ে দেখেন দ্বারকানাথবাবু বারবার আঘাত করছে তার ছেলের মাথায় একটা ভারী কিছু দিয়ে, আর গর্জন করে বলছে, শয়তান, তোর জন্যই পড়েছে আমার মায়া, তোর বাঁচার কোনো অধিকার নেই। পরিচারিকা বুঝেছিলেন দ্বারকানাথ তার স্ত্রীর মৃত্যুর জন্য তার বাচ্চা নিরপরাধ ছেলেটাকেই দায়ী করছে। পরিচারিকা একথা শুধু তার স্বামী ছাড়া আর কাউকে বলেননি, কারণ জমিদার বাড়ির ভয়। দ্বারকানাথ জানতে পারলে তাকে বা তার পরিবারকেও হয়তো মরতে হবে। সেই অমানসিক রোগের জন্যই দ্বারকানাথ যখন কোনো বাচ্চা ছেলেকে দেখত তার মধ্যে জ্বলে উঠত সেই পুরনো আগুন। তার ফলেই সে খুন করে গেছে একের পর এক বাচ্চাকে। মুখটা সেলাই করতো যাতে বাচ্চাটা কাঁদতে না পারে। যদিও এটা আমার অনুমান, আসল লোক যেহেতু নেই তাই আর জানার উপায়ও নেই। সকালে দ্বিজেন্দ্রবাবুকে শুনিয়ে বলাটাই ছিল আমার ফাঁদ। আমি জানি তিনি গিয়ে নিশ্চয়ই দ্বারকানাথকে বলবেন, আর দ্বারকানাথ আমার ফাঁদে পা দেবেই। এবং হলো তাই। দ্বারকানাথের মনে হলো আমাকে বাঁচিয়ে রাখলে সব কিছু ফাঁস হয়ে যাবে। সে প্রস্তুতি নিল আমাকে সরিয়ে ফেলার। সে জানত আমার কাছে পুলিশ আসতে পারে, তাই পেতে রাখল মৃত্যু ফাঁদ। দেওয়ালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টান টান করে বেঁধে রাখল মাছ ধরার শক্ত নাইলন। আর 20 গজ দূরত্বে অজ্ঞান করে রেখেছিল বাচ্চা ছেলেটাকে। নিজেই নাকি উর্দি পড়ে বসে থাকবে অন্ধকারে। কাজ মিটে গেলেই ঘুরপথে সবার অলক্ষে তোমাদের সাথে এসে মিশে যেত, আর তোমরা বুঝতেও পারতে না। কি দুর্দান্ত পরিকল্পনা! একবার ভাবো অজিত, বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে ছুটে যাব আর অলক্ষে বিঁধে যাবে গলা ওই মরণ ফাঁদে। কিন্তু কপালের দাগ খণ্ডাবে কে? আমি পরিস্থিতি বুঝতে পেরে অত্যন্ত শান্তভাবে দাঁড়িয়েছিলাম। কিন্তু দ্বারকানাথের মাথায় তখন খুন চেপেছে। রাগের বশে অন্ধকার থেকে আক্রমণ করলো পিছন থেকে। আমার গলাটা চেপে ধরতে চাইল নাইলনের উপরে। আর তারপর কি হলো সেটা তো জানাই। এই বলে থামল ব্যোমকেশ, স্তব্ধ হয়ে বসে থাকলাম আমি। গা ঝাড়া দিয়ে শ্যামাপ্রসাদ বাবু উঠলেন, বললেন, উঠলাম তবে ব্যোমকেশ বাবু, অনেক কাজ পড়ে আছে, দ্বিজেন্দ্রবাবুকে অ্যারেস্ট করতে হবে। শ্যামাপ্রসাদ বাবু চলে গেলে আমাকে শুভরাত্রি জানিয়ে ব্যোমকেশে চলে গেল বিশ্রাম নিতে। আমি বসে রইলাম এক রাশ বিস্ময়কে সঙ্গী করে। এতক্ষণ শুনলেন ব্যোমকেশ ফ্যান ফিকশন বালঘ্ন বধ। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি আমাদের সবার প্রিয় ব্যোমকেশ চরিত্রটি অক্ষুণ্ণ রাখার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।